بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة كتاب در مدد جهارا كفري كوريا چلو تهارا এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা আল্লাহর নিকট হইতে এক রাসূল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ ফিহা কুতুবুন কাইমা যাতে আছে সঠিক বিধান وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة جهادر کے كتاب دعوا ہویا چھلو تاہر تو بیبھوکت ہوئلو تاہدر نکر شو اس پشتو پرمانا شار پار وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة تاہرا تو عدشت ہوئیا چلو اللہ رانوگت بشد چت ہوئیا একনিষ্ঠ ভাবে তাহার ইবাদত করিতে এবং সালাত কায়েম করিতে ও যাকাত দিতে ইহাই সঠিক দিন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করে তাহারা এবং মুশরিকরা জাহান্নামের অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করিবে উহারাই সৃষ্টির অধম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার স্থায়ী জান্নাত যাহার নিম্নদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট ইহা তাহার জন্য যে তাহার প্রতিপালককে ভয় করে।